الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، وصلي وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أمرا গত درسে আর এর পূর্বের درسে صحيح الترغيب والترهيب থেকে আলোচনা করছিলাম আজান মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে। আজকে হলো ইজাবাতুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের জবাব দেওয়ার অনুষ্ঠান। মুয়াজ্জিন আজান দেয় তো আপনিও তার সাথে তার জবাব দিবেন। তো অনেকে আমরা এর গুরুত্ব দিই না, মানুষ হয়তো জানেই না। আস্তাগফিরুল্লাহ আল আজিম, আমরা চলছি, কাজকর্ম চলছে, মোবাইল চলছে, হয়তো কেউ বলতে পারে ওয়াজিব তো না, ওয়াজিব না, কিন্তু কতটুকু ফজিলত শুনেন। عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول المؤذن. رواه البخاري ومسلم. তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শোনো তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো, অর্থাৎ মুয়াজ্জিনের মতো তোমরাও বলো। এখানে নির্দেশ, শুধু নির্দেশ, এর দ্বারা বোঝায় ওয়াজিব, কিন্তু অন্য কারণে ওয়াজিব না। দেহের মধ্যে সন্দেহ নেই, এটা তাকিদযুক্ত সুন্নাহ, তাকিদযুক্ত সুন্নাহ। এছাড়া এর মধ্যে রয়েছে ফজিলত মর্যাদা সামনে আসা। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما انه سمع النبي صلى الله عليه وسلم يقول اذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فانه من صلى علي صلاه صلى الله عليه بها عشرة ثم سلوا الله للوسيله فانها منزله في الجنه لا تنبغي الا لعبد من عباد الله وارجو ان اكون انا هو فمن سال الله للوسيله حلت له الشفاعه. رواه مسلم وابو داود والترمذي. বলছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, তোমরা যখন মুয়াজ্জিনের আওয়াজ শুনতে পাও তখন সে যা বলে তার অনুরূপ তোমরাও বলো, তারপরে তোমরা আমার উপর সালাত পাঠ করো। তবে সালাত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, অথবা সালাত ইব্রাহিমিয়া সংক্ষিপ্ত পড়লেও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা সাল্লু আলাইয়া, তারপরে তোমরা আমার উপর সালাত পাঠ করবে। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কারণ যদি কেউ আমার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ তার উপর দশবার সালাত পাঠ করেন। এই যে দশবার সালাত মানে আল্লাহ পাক আরশে মুআল্লা তার কথা দশবার আলোচনা করেন, তার ফেরেশতারা যে রয়েছেন তাদের সাথে, সুবহানাল্লাহ, তোমার ইজ্জত কতটুকু, দশবার তোমার মর্যাদা নিয়ে আল্লাহ পাক আলোচনা করেন। তারপরে সুম্মা সালুল্লাহ লিল ওয়াসিলা, তারপরে তুমি আমার তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলার দোয়া করবে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে ওয়াসিলা দান করে। আচ্ছা ওয়াসিলা কি? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ লা তানবাগী ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, কারণ এটা হচ্ছে জান্নাতের একটি স্তর, জান্নাতের একটা গ্রেড, অথবা জান্নাতের একটা বাড়ি, মানজিল। লা তানবাগী ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এই জান্নাতের স্তর, কারোর জন্য এটা উপযোগী না, তবে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে একজনের জন্য। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরজু আন আকুনা আনা হুয়া, আমার আশা আমি ওই এক ব্যক্তি হব, জান্নাতের ওই ওসিলা, এই স্থানটি, হবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাই ফমান সাআলাল্লাহ লিল ওয়াসিলা হাল্লাত লাহু আশ-শাফাআ, যে কেউ আমার জন্য ওয়াসিলার দোয়া করবে আল্লাহর কাছে, তার জন্য আমার সুপারিশ হালাল এবং বৈধ হয়ে যাবে। আমরা দেখেন কত বুঝল, বলে যাই আমরা সা স্মরণ থাকে না, যদি আল্লাহ সুযোগ করে দে আদানের জবাব দিবেন, আদানের জবাব দিয়ে মুয়াজ্জিন যেভাবে বলে আরেকটু ডিটেইল আছে কি বলবেন পরে। দ্বিতীয় নম্বর হাদিস, মুয়াজ্জিন যা বলে এই হাদিসে এসছে তা বলো, আল্লাহু আকবর আল্লাহু আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ওই জায়গায় অন্য হাদিসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমরা জানি সহ। তারপরে আস-সালাতু খায়রুম মিন নাওম, আস-সালাতু খায়রুম মিন নাওম, বুঝছেন? ওই কেউ কেউ কেউ অন্যটা বলে, এটা বলার কোনো প্রমাণ নেই, বুঝছেন? বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর না হয় কেউ কেউ বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন কোন আলিম বলেছেন, কিন্তু বেশ সঠিক আস-সালাতু খায়রুম মিন নাওম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের ক্ষেত্রে স্পষ্ট হাদিস মজুদ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বাকি আম যে হাদিস মুয়াজ্জিন যা বলে সে অনুযায়ী যাই মুয়াজ্জিন বলে তাই আমি বলবো, তাই আস-সালাতু খায়রুম মিনান নাওমের ক্ষেত্রেও আস-সালাতু খায়রুম মিনান নাওম, বুঝতে পারছেন? তাহলে এই হাদিস দ্বারা বুঝলেন মুয়াজ্জিনের জবাব দেয়া যেভাবে মুয়াজ্জিন বলে ওইভাবে, তবে হাইয়া আলাস-সালাহ হাইয়া আল-ফালাহ ক্ষেত্রে পরে হাদিস, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াসিলার দোয়া করা। এই ওয়াসিলার দোয়া একটু পরে আসছে। পরের হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদম সহজ ফজিলত, ইদা ক্বালা আল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফক্বালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুম্মা ক্বালা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ পর্যন্ত যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর তোমাদের একজন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপর মুয়াজ্জিন বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আর সে বলে কি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর তোমাদের একজন কি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তোমাদের একজন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তোমাদের একজন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের একজন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের একজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ এরকম খালিস নিয়তে বলে মন থেকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আকবার, আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন কত সুন্দর, মুয়াজ্জিনের সাথে জবাব দিবেন বস। ওয়াসিলার হাদিস অন্যটা, এটা হচ্ছে ওয়াসিলা ছাড়া। বারাকাল্লাহু ফিক, তুমি জানো না ওয়াসিলার দোয়া কমপক্ষে যে সে যেভাবে বলেছে ওইভাবে বলো তো হলো, দুরুদ তো জানো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে না, এটা তো হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ শরীফ। ওয়াসিলার দোয়া কেন জানবে না, দু চার দিন চর্চা করলেই তো হয়। আজান সালাত এগুলো আমাদেরকে শেখা দরকার, প্রত্যেক দিন আদান হচ্ছে পাঁচবার, কিন্তু অনেক মুসলমানকে জিজ্ঞেস করবেন আদানটা পর্যন্ত জানে না, আদান দিতে পারে না মুসলিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সালাতের তরিকা জানে না, কি করে কি না বুঝতে পারে না, আমরা শিখতে চায় না, আগ্রহ নাই। তাহলে যারা সালাত মজবুত জানে না, আদান জানে না, ওরা দুনিয়ার কাজে কি করবে, চলে আর কি, কথা বলছেন চলে, বললে হবে না। মুসলমানদের কথা বলছি, কাফের কুফারদের কথা কি বলে, আমরা মুসলিম আলহামদুলিল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, সালাত আর তাহিয়াত জানে না, আলহামদুলিল্লাহ ঠিক নেই, আল্লাহ কত মুসলমান সুরাতুল ফাতিহা জানে না, জিজ্ঞেস করেন বলুন তা ফদ্দল, কেউ কেউ মনে করেন আমি আলহামদুলিল্লাহ মুমতাজ, কিন্তু নাই। হ্যাঁ, এরপরের হাদিস, وعن جابر بن عبد الله رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। যে কেউ মুয়াজ্জিনের আজান শুনে বলবে এই দোয়া, আল্লাহুম্মা রব্ব হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাত ওয়াল-ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল-লাযী ওয়া'আদতা। বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি অবশ্যই তার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করব, আমার সুপারিশ তার জন্য হালাল হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, কিয়ামতের দিন প্রমাণিত হয়ে গেছে কিয়ামত। এখানে দেখেন আল্লাহুম্মা রব্ব হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা آتي محمدا الوسيلة والفضيلة। ওই আগে যে বলা হয়েছে ওসিলার দোয়া, এই হলো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করো, ফজিলা মর্যাদা দান করো, আর তাকে প্রশংসিত স্থান মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছিয়ে দাও, যে মাকামে মাহমুদের তুমি তার সাথে ওয়াদা করেছ। আপনি দোয়া করলেন এটা ওসিলার দোয়া, আর ওসিলা জান্নাতের একটি স্তর, একটি স্থান, এটা আল্লাহর একই বান্দার জন্য হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার আশা আমি ওই বান্দা হব। তাহলে আপনারা বুঝতে পারলেন ওসিলা মানে কি। আরেক ওসিলা, ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা, মানে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা চেষ্টা প্রচেষ্টা করো, নেক আমলের মাধ্যমে, ওয়াসিলা ঈমান এনে নেক আমলের মাধ্যমে, আত্মা আল্লাহর আনুগত্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তোমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করো। তো ওয়াসিলা আরে করতে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহর নৈকট্য লাভ কিরকম করবে তার অনুসন্ধান, তার জন্য চেষ্টা প্রচেষ্টা, আর তা কিরকম হবে আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় চলা, আল্লাহর বিধান মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই হলো ওসিলা। ওসিলা মানে এটা নয় আল্লাহ অমুকের ওসিলা, ওই যে দোয়া করো না, কেউ কেউ বলে যদি ওসিলা নিয়ে দোয়া না করে তাহলে দোয়াই কবুল হবে না, কত দোয়া করলো বেদাতিরা কয়টা দোয়া কবুল হবে। نبی کریم صلی اللہ علیہ وسلم دعا نبی کریم صلی اللہ علیہ وسلم طریقہ دعا کروں دعا قبول ہوے بدعتی طریقہ دعا کرلے دعا قبول ہوے نہ گناہ ہوے نج پکو تے کے بہانہ حدیث مننا کرے کرے بولچے وسیلہ وسیلار মাধ্যমে বা অমুক ব্যক্তির ওসিলা অমুকের ওসিলা দোয়া করতে হবে ওসিলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দোয়া দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি রকম আল্লাহর গুণগান বর্ণনা করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করা তারপরে দোয়া করা যেমন আমরা আত-তাহিয়াত পাঠ করি প্রথমে বলি আত-তাহিয়াত তারপরে কি পাঠ করি আসসালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ তারপরে কি করি তারপরে কি দরুদ তারপরে দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন তো তারপরে দোয়া যদি চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চান জরুরি শিখা দরকার খবরদার ত্রুটি করবেন না সারা জিন্দগি কেউ কেউ মনে করেন আমি সবই জানি কিছুই জানি না যাই এখানে কিছু মানুষ আছে কোনো গুরুত্ব দেয় না মানে জানার চেষ্টা নেই মানার চেষ্টা নেই প্রত্যেকটা কথা শুনবেন আর আমল করবেন অল্প অল্প বারাকা আমল নেই প্রত্যেকদিন যা শুনলেন একটা হাদিস আমল করার চেষ্টা করুন মসজিদে গেলেন সালাত আপনি দাঁড়িয়ে গেলেন ফাঁকা পথে মানুষ আপনার সামনে দিয়ে যাচ্ছে হলো সামনে সূত্রা রাখবেন খেয়াল রাখবেন এটা সামনে সূত্রা জায়গা আপনি দেখছেন ফাঁক মানুষ যাচ্ছে আপনি সামনে এগিয়ে গিয়ে দেয়াল দেয়াল সামনে রাখেন সালাত পড়ুন আর না একটা খাম্বা রাখেন সাথে সাথে আর না একটা কিছু রাখেন সাথে এবারে মানুষ যদি সাজিদার জায়গা ওপার দিয়ে সজ্জার জায়গা থেকে বাইরের দিক দিয়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এমন ওইটাও বুঝেন না আসছেন এই সেন্টারে বৎসর পর বৎসর বুঝেন না সলাৎ সুন্নত অনেকে ওই দেয়ালে ঠেক লাগিয়ে পড়েন একদম পিছনে আসবেন কোথায় সামনে আপনি পিছনে কালকে গেলাম মসজিদে মাগরিবের সলাৎ কয়েকজন লোক কোন দেশে এলাম একদম কিছু জানে না এসেই একজন ইমাম আরো তিনজন পিছনে নামাজ শেষ করে নিয়েছে নামাজ শেষ পরে একজন এসে বললো তোমাদের নামাজ হয়নি তোমার নামাজ পড়তে হবে আমার ইয়াল কিসের নামাজ এটা বলেছে কারণ আধারে আমাদের মাঝে 15 মিনিট তো 15 মিনিট ওই জায়গায় আমাদের জামা মসজিদে ওরা এসে দেখতে মনে হয় কিছু নাই শুরু করে দিয়েছে এখানে সবাই বসা বুঝতে পারে না তারপরে নমাজ কি পড়বে ইমাম আমার সাথে একটা লোক ছিল ইমাম সাহেব আল্লাহ আকবর বলা গেছে আল্লাহ আকবর বলে শুরু দিয়ে ইয়া রব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত জাহিল আর কত মূর্খ রয়েছে পৃথিবীতে মুসলমান কিন্তু যখন কথা বলবে বুঝে যায় কত বড় আল্লাহর ওলী আলিম যে বলার মতো না অথচ কিছুই জানে না যার মধ্যে ইলিম আছে বড়াই করে না বলো না ভরা কলস লড়ে না ভরা কলস লড়ে নাকি খালি না এরকম গুম করে যার যত ইনে লড়বে কম যত বেশি ইনিম লড়বে কম যত কি দেয় তাই সকলের জন্য ওয়াজিব ইলিম অর্জন করা অনেক জিনিস আমাদের নিজের প্রয়োজন ওগুলো জানি না طلب العلم فريضة على كل مسلم اتشاشن الله رسول صلى الله عليه وسلم بلوچن اي حديثين جي بكتي اذان شنلو تار پوري وسيلة دعا کرلو تار جنة عمر سفارش قيامت الدين حلال پرماني تو ہوئے گلو ثابت تو ہوئے گلو واجب ہوئے گلو الحمد لله ایولو تار دعا انہیں کیا چھے اي دعا انہیں اکتا ملیے دیں ওই দেখবেন আমাদের দেশে মাইকে পড়ে যাবে আমি এটা নকল করব না আর একটা মিলিয়ে দেব ওই যখন আজানের ক্ষেত্রে কিছু বেদাত এ নিয়ে আলোচনা করবো তখন বলবো, এখন আর ওইটা বেদাত বলবো না। আপাতত যে সুন্নাহ ওইটি দোয়া কি, আল্লাহুম্মা রব্ব হাযিহি আদ-দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা آتي محمدًا الوسيلة والفضيلة وبعثه مقامًا محمودًا الذي وعدته. استبتشن اي دعا كي قلوب الشيء إنك لا تخلف الميعاد بنية انتو بخاري مسلم بخاري أبو دود تلميذ النسائي بن ماجه احنا بقولوا چن بخاري سنده ايتا ني إنك لا تخلف الميعاد ني سوى بخاري التدريب غير بس وبعث مقاما محمودا الذي وعدته قلت এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। এখানে এতক্ষণ থামলেই হবে, কিন্তু কেউ কেউ ওই হাদিসকে বলেছেন হাসান মিলানো যায় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কিন্তু এটা হচ্ছে আসহ রিওয়ায়াত সবচেয়ে বেশি সহিহ। শেখ নাসিরুদ্দিন আলবানী এতটুকুই উল্লেখ করেছেন, ওই অংশ উল্লেখ করেননি। আমরা কেউ যদি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ মিলিয়ে নেয় আশা করি অসুবিধা হবে না, কিন্তু এতটুকু পড়া ভালো। আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাত ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াআদতা। বুঝতে পারছেন? মাঝে কিছু বাড়ায় তো বলবেন না, এখান থেকে শিখবেন সহি রিওয়ায়াত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। এই গেল একটা, আরেকটা হাদিস শুনেন। عن سعد بن ابي وقاص رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع المؤذن وانا اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا غفر الله له ذنوبه. যে ব্যক্তি মুয়াজ্জিনের আওয়াজ শুনবে আর বলবে ওয়ানা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন, গফারাল্লাহু লাহু যুনুবাহ। দেখেন কতটা দোয়া, এতগুলো পারবেন আপনি, দুই একটা শিখেন ওয়াহিদ ওয়াহিদ, বুঝছেন? প্রথম স্তর কোনটা, মুয়াজ্জিন যা বলে তাই, তাই তো? আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল বালা ফালাহ যখন বলে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু বলতে পারবেন না, সহজ মাশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, যদি সময় ভালো হয় দরুদ ইব্রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ সাধারণ আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বারক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুখতাসার। তারপরে এতটুকু, তারপরে যদি আল্লাহ তৌফিক দেয় আলহামদুলিল্লাহ এক এক কদম বাড়েন, বুঝছেন? যারা জানে তো আলহামদুলিল্লাহ, যারা জানে না প্রথমে এইটা, তারপরে নবীর উপর দরুদ সবাই জানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফি। সামনে বাড়লেন, শিখলেন اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته. شكت بالمن إن شاء الله؟ هي الله، اللهم هي الله رب هذه الدعوة التامة. أي بريبون أهبان الرب، بريبون أهبان الرب. والصلاة القائمة এই প্রতিষ্ঠিত সলাৎ, যে সলাৎ প্রতিষ্ঠিত হচ্ছে এই সলাতের রব। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা, আর ওয়াসিলা শুনলেন তো আগে কি, ওয়াসিলা দান করো আর ফাদিলা দান করো, মর্যাদা সম্মান দান করো। ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াআদতা, আর তাকে প্রশংসিত স্থান পর্যন্ত পৌঁছিয়ে দাও যে প্রশংসিত স্থানের তুমি ওয়াদা করেছো তার সাথে, ওইটা কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকামে মাহমুদা আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকাম মাহমুদ। তো আপনি এটা দোয়া করলেন, এর মধ্যে থেকে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগের হাদিসে বলেছেন যে কেউ আমার জন্য ওয়াসিলার দোয়া করবে তার জন্য আমার সুপারিশ হালাল এবং প্রমাণিত হয়ে যাবে। পরের যে হাদিস এতটুকু তো প্রসিদ্ধ, মানুষ ইচ্ছা করলে শিখতে পারে। এর পরেরটা বলে মুয়াজ্জিনের আওয়াজ শুনে বোঝা গেল যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ সে বলছে আমিও সাক্ষী দিচ্ছি, আমিও সাক্ষ্য দিচ্ছি। তাই বোঝা গেল যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা এই দোয়া, وانا اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا যদি এটা কেউ বলে غفر الله له ذنوبه اللهم لك الحمد। অন্য روایت আছে ابو داود এর বর্জন সহিহ وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان إذا سمع المؤذن يتشهد قال وأنا وأنا جخن مؤذن كشنتن شيء تشهد الله سكبني وچارن قلت وطلت بلت أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া আনা ওয়া আনা, আমিও সাক্ষ্য দিচ্ছি আমিও সাক্ষ্য দিচ্ছি। এ হলো দলিল যে আযানের জবাব দেওয়া ওয়াজিব না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বলেন, তিনি বলেছেন শুধু ওয়া আনা ওয়া আনা, বুঝতে পারছেন ব্যাপার। কিন্তু মুস্তাহাব সুন্নাহ এর মধ্যে প্রমাণিত না। আমরা তো সারাদিন যাচ্ছে খেয়াল করলাম না কোন আদালতে জবাব দিলাম কিনা, খেয়াল নেই, হয়তো মাসের পর মাস যাচ্ছে কোনো রুক্ষেপই নেই চলে যাচ্ছে, এরকম আছে না মানুষ। তো আমাদের চেষ্টা করা দরকার, যখনই আল্লাহ তৌফিক দেন যখন সুযোগ পাই আদান শুনি, কান পেতে শুনবো আর আদানের জবাব দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অন্য রেওয়ায়েত এসছে, এখানে বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم سل الله للوسيله فانه لم يسالها لي عبد في الدنيا الا كنت له شهيدا او شفيعا يوم القيامه। তোমরা আমার জন্য ওয়াসিলার দোয়া করো, কারণ যদি কোনো ব্যক্তি কোনো বান্দা পৃথিবীতে আমার জন্য ওয়াসিলার দোয়া করে তাহলে কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী কিংবা সুপারিশকারী হব। বুঝতে পারছেন? আর এই ওসিলার দোয়া কোন সময় হবে? আযানের সময়। আর এই হাদিস যেহেতু আম, তাই বোঝা যায় কেউ যদি মাঝে মধ্যে অথবা এমনিতে আমভাবেও বলে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা আম হাদিস, তার অসুবিধা নেই। আর বিশেষ করে কোন সময় আযানের জবাব দেওয়ার পরে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিয়িল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে আগামীকাল আশুরার দিন সিয়াম পালন করার তৌফিক দান করুন। আজকে যারা রোজা রেখেছেন সিয়াম পালন করুন, আল্লাহ যেন তাদের সিয়াম কবুল করেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদের মাফ করো। আল্লাহ আমাদের নিয়ত খালিস করে দাও, আল্লাহ আমাদের নিয়ত খালিস করে দাও, আমাদের সকলকে ইলম অর্জন করে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দাও এবং তা প্রচার করার তৌফিক দাও। আল্লাহ আমাদের থেকে দিনই ক্ষেত্রে অলসতা দূর করে দাও, আর আল্লাহ দিনই ক্ষেত্রে অলসতা দূর করে দাও, নিরলস হয়ে আমরা যেন তোমার দিন পালন করতে পারি, তোমার বিধান পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও। পাঁচ ওয়াক্ত সালাত যেন নিয়মতান্ত্রিক আদায় করতে পারি সেই তৌফিক দাও। আর আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আমরা যেন নিয়মিত আদায় করতে পারি সেই তৌফিক দাও, জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, তোমার যাবতীয় বিধান তোমার মুহাম্মদ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে এক করো, নেক করো, হকের পথে নিয়ে আসো, সিরিয়ার মুসলমানদেরকে সাহায্য করো, বালিমদেরকে পকড়াও করো, আয় আল্লাহ কমিউনিস্ট সৈন্যবাহিনীকে তুমি নির্মূল করো, ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাদের সাথে যেসব শিয়া সম্প্রদায় রয়েছে, আয় আল্লাহ এদেরকেও ধ্বংস করো। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুজাহিদিনদেরকে তুমি কামিয়াব করো। সমস্ত মুজাহিদিন ইসলামকে আল্লাহ তুমি এক করো, দুনিয়া মুসলমানদেরকে এক করো, নেক করো, হক পথে থাকার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।